বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। মন ছেড়ে দেহ চলেছে শ্মশানে, মন ছেড়ে দেহ চলেছে শ্মশানে, বাকি রয়ে গেল প্রেম কাহিনী। এ জীবনে আর দেখা হবে নি। বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। যত স্বপ্ন মনে রয়ে গেল, শেষ হয়ে গেল রাত, স্বপ্ন ভেঙে গেল। যত নে সাজানো বাসা গোপনে ছিল, কাল বৈশাখীর ঝড়ে সব কেড়ে নিল। জীবনের ধারা পাতে হিসাব যে মেলে নে, জীবনের ধারা পাতে হিসাব যে মেলে নে, এ জীবনে এই শেষ কাহিনী। এ জীবনে আর দেখা হবে নি। বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। তোমার স্বপ্ন সাধ মেটাতে পারিনি, যেদিন আসবে কাছে পুরাবো কাহিনী। পারবে না ভুলে জানিও গো জানি, পারবে না ভুলে যেতে জানি প্রিয়া জানি। এ জীবনে এই শেষ কাহিনী, এ জীবনে আর দেখা হবে নি। বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। বিদায় দাও ও গো সজনীয়, এ জীবনে আর দেখা হবে নি। মন ছেড়ে দেহ চলেছে শ্মশানে, মন ছেড়ে দেহ চলেছে শ্মশানে, বাকি রয়ে গেল সব কাহিনী। এ জীবনে আর দেখা হবে নি জানি, এ জীবনে আর দেখা হবে নি জানি, এ জীবনে আর দেখা হবে নি জানি, এ জীবনে আর দেখা হবে নি জানি।